ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বহুদিন পর আবারও আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। আমরা এক মহান উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছি, বক্তা শ্রোতা সকলে মিলে। আমরা সকাল থেকেই শুনে আসছি আমাদের জীবনে কোরআন ও সুন্নাহর গুরুত্ব। কোরআন ও সুন্নাহ যারা গ্রহণ করছেন, বিশেষ করে সৌদি আরবে এসে যারা সহি সুন্নাহ অনুযায়ী চলতে চাচ্ছেন, যারা বলছেন যে কোন মজহাব মানা যাবে না, লা মজহাবি হতে হবে, আর তার জন্য আপনাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, গায়ের মুকাল্লিদ বলা হচ্ছে, আর অনেক কিছু বলা হচ্ছে, সহি আকীদা নিয়েও যারা দলাদলি ভাগাভাগি করছেন, তাদের থেকেও অনেকে সতর্ক করছেন, সহি আকীদার লোকেরাও ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যেমন শুনলেন আল মুসলিমুন বলে একদল, তারাও সহি আকীদা, এবং তার জবাব আপনারা শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন ফেরকা ছিল না, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আমার উম্মত কত ভাগে ভাগ হবে, 73 ভাগে ভাগ হবে। যখন ভাগ ছিল না তখন মুসলিমুন, কিন্তু ভাগ হওয়ার পরে আপনার কোন পরিচয় থাকা দরকার আছে না নেই? এখানে সৌদিয়াতে যদি আপনাকে জিজ্ঞেস করে আন্তাইশ, বাংলাদেশি, কিন্তু এখানে বাংলাদেশিদের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি, তো আপনি বলবেন বাংলাদেশি। বাংলাদেশ কোথায়? বাংলাদেশি না, বাংলাদেশ তো বুঝলাম, কোথায় বলবেন বাংলাদেশি, তো নিশ্চয়ই লোকে আপনাকে পাগল বলবে। পরিচয় পাওয়া যাবে, কোন ডিস্ট্রিক্ট, কোন ইউনিয়ন, কোন গ্রাম, কোন থানা, তো বলতেই হবে। পরিচয়ের জন্য আপনাকে পরিচয় দিতে হবে। বেশ, এ একটা দল। আরেকটা দল আমাকে একজন বললে, হুজুর আরেকটা দল আছে, আরেকটা দল আছে জানেন, চানমামু। চানমামু কি দল জানেন আপনারা? চানমামু দল আমি কিন্তু প্রথম শুনলাম। সারা বিশ্বে একদিনে ঈদ করতে হবে, আর না হয় সৌদিয়ার সাথে করতে হবে, এরা নাকি চানমামু দল, আমি কিন্তু প্রথম শুনলাম। আমাকে কথাটা খুব ভালো লেগেছে, বুঝতে পারছেন। আর এক দল উঠেছে তারা বলছে হুজুর আপনার কোরআন সুন্নাহ মানার দাস দিচ্ছেন, কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, কোরআনে 800টা জিহাদের আয়াত আছে, সেই আয়াত আপনি ডিলিট করে দেন, 800খানা জিহাদের আয়াত আছে, মানেন আপনারা? বুখারীতে আছে لا تزال طائفة من أمتي ظاهرين على حق يقاتلون يقاتلون قتال করতে থাকবে, তার মানে শুয়ে বসতে খেতে পান করতে কিচেনে থাক সব সময় কিতাব লড়তেই থাকবে, এটা মানে না পড়া? তাহলে কি কিতাব শোনার আপনারা ডাক দিচ্ছেন? এক শ্রেণীর লোক উঠেছে, তারা বলছে এটা যে কোরআনের এতগুলো আয়াত আছে ওদের হিসাব মতে 800, আমার কাছে ফেসবুকে ডাইরেক্ট কথা হয়েছে 800 আয়াত আছে ডিলিট করে দেন। ডিলিট করার ক্ষমতা তো আমার নয়, কারো আছে ক্ষমতা? তাহলে মানেন না আপনারা? মানুন, আমরা মানি না সে আয়াতগুলো। এদেরকে কি বলে জানেন? এদের নতুন নাম উঠেছে, এদের সঙ্গেও এদের পরিচয়ের জন্য একটা নাম উঠেছে, তাদেরকে কি বলছে? তাদেরকে বলছে খারেজি। এখন প্রশ্ন হল খারেজি কারা, খারেজি কে, খারেজির পরিচয় কি, তাদের কোন ইতিহাস আছে? আপনাদেরকে সেটাই বলব, জানি না পারব না অতগুলো কথা বলতে, ইনশাআল্লাহ আজ কিছু কথা বলবো, পরে অন্য জায়গাতে বাকি কথাগুলো বলবো, ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে পাবেন। আল্লাহ তাআলা বলছেন ফিতনা, ফিতনা এমন এক ফিতনা, এমন আম ফিতনা, যে ফিতনা তোমাদের মাঝে এসে পড়লে তোমাদের মধ্যে যারা জালেম কেবল তাদেরকে স্পর্শ করবে না, বরং আমভাবে আম খাস সবাইকে নিস্পৃষ্ট করবে, সবাইকে স্পর্শ করবে, স্পৃষ্ট হবেই। এখন এই যে ফিতনার সময় আমাদের করা কি উচিত? এতগুলো ফিতনা, এই যে সহি আকিদার মধ্যে এত দ্বন্দ্ব, এত ঝামেলা, কি করা যায়? খুব আমভাবে বলছি, সর্বপ্রথম আপনার কর্তব্য হবে কিতাব ও সহি সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মা, কিতাব এবং সহি সুন্নাহ মানতে হবে, যেটা আপনারা শুনলেন, বসুনে আসছেন সকাল থেকে, সাহাবাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। নম্বর দুই, কোন ব্যাপারে যখন কোন একটা বিষয়ে ফায়সলা নেওয়ার ব্যাপার আসবে, বড় বড় আলেমের দ্বারস্থ হবেন, বড় বড় আলেম উলামা দ্বারস্থ হবেন, নিজে কোরআন হাদিস বুঝে আপনি নিজে ফায়সালা নেবেন না, বাংলা শিখে গেছেন, বাংলাতে হাদিস পড়ছেন, আজ তো সব সহজ, বাংলায় তফসির পড়ছেন। গতকালকেই এক ভাই আমাকে বলছেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে, কোরআনের আয়াত আছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, তারপরে আম হাদিস আছে তোমরা সালাম প্রচার করো, ওখানে তো বলা হয়নি যে মুসলিমদের মাঝে প্রচার করো, বাস বাংলা হাদিস পড়ে কত হয়ে গেল। কতদিন ফেসবুকে খুব দেখছিলাম যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না, আপনারা শুনেছেন, যারা ফেসবুক নিয়ে থাকেন তারা দেখেছেন, শ্রেষ্ঠ নবী বলা হবে না। কেন না? বুখারীর হাদিস আছে তোমরা আমাকে ইউনুস বিন মাত্তার উপরে প্রাধান্য দিও না, বেশি বড় মনে করো না, মোসাফ থেকে বেশি বড় মনে করো না, বাস বাংলাতে হাদিস পড়েছে ফতোয়া দেওয়া শুরু হয়ে গেল। তার মানে এই যে মাদ্রাসা পড়ুয়া এই আলেমগুলো জানে না, এরা গোপন রাখে, এদের ওয়াজ শুনে তোমরা খবরদার হাদিস অমান্য করো না। না, আলেম ওলামা ওলামায়ে কেরাম তার ব্যাখ্যা কি নিয়েছেন, অন্যদের বিরোধী কোন ব্যাখ্যা আছে কি না, যেমন হাদিস বলতে সহি হাদিসকে মানতে হবে, জাল জয়ীফ মানা যাবে না, তেমনি মানসুখ মানা যাবে না, হাদিস সহি হলেই তো হবে না, মানসুখ হলে মানা যাবে না, হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট হয় বৈশিষ্ট্য হয় মানা যাবে? সেটা আমার সুন্নাহ হবে না, সেটা তার জন্য খাস। সুতরাং হাদিস মানে আমি আমল করতে লাগলাম তা হবে না। আরেকটা কথা বলি, সম্ভবত জুবাইর অথবা দাম্মামের কোন লোক যদি সেই লোক থাকেন জানতে পারবেন, বুঝতে পারবেন, আমাকে ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করে বলছেন, হুজুর আমি তো সেহেরি খাচ্ছি না ফজরের নামাজ শুরু হওয়া পর্যন্ত। আপনারা সেহেরি খাওয়া বন্ধ কখন করেন? আজান হলে, তাই তো, নামাজ পর্যন্ত নয়। উনি বলছেন আমি নামাজ পর্যন্ত খেয়ে যাই। কেন? বুখারী নম্বরের এত নম্বর হাদিস, এই এত নম্বরের হাদিস ডক্টর জাকির নাইক শিখে গেছেন না, সবাইকে প্রেশান করে দিয়েছেন কত নম্বর হাদিস, সবাই তো ডাক্তার জাকির নাইক না। এত নম্বর হাদিসে আছে নামাজ সালাত শুরু হওয়া পর্যন্ত খাওয়া চলবে, আল্লাহ মুস্তান, বাংলা বুখারি পড়েছে। তো এইভাবে খবরদার না, জেহাদের 800 আয়াত আছে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইউকাতিলুন, তারা কিতাল করতে থাকবে। তার মানে কি? ইমাম বুখারি তার বুখারি গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন আর তার বাবের শিরোনাম বেঁধেছেন হুম আহলুল ইলম। কি বলেছেন? হুম আহলুল ইলম, ইলম হচ্ছে এক প্রকার কিতাল। আর কিতালের যখন সময় আসবে তখন অবশ্যই কিতাল করবে, কিন্তু সেই সময় এসেছে কি না তুমি জানলে না আর বললে যে হ্যাঁ ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাবে সেখানেই মারো, এরকম মানলে হবে নাকি? একুন কথা হল, অতএব বর্তমান পরিস্থিতিতে কোন সংকটে পড়লে কার সাহায্য নিতে হবে? আলেম মোলামার সাহায্য নিতে হবে। তিন নম্বর কর্তব্য হল, যেখানে ফেতনা হক বাতিল বোঝা যায় না, ফেতনার সময়ে ফেতনা থেকে দূরে থাকতে হবে। যখন বাতিল হক চিনতে পারবেন না তখন আপনি ফেতনা থেকে দূরে থাকবেন। সুতরাং এই তিনটে কথা আমভাবে মনে রাখবেন। এবার চলুন আমরা জানতে চেষ্টা করব খারেজি কাকে বলে। খারেজির ইতিহাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানাতেই সৃষ্টি হয়। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জেহেদ রানাতে আমরা ছিলাম, হুনাইন থেকে ফিরছিলাম, আর বিলালের কাপড় দিয়ে, বিলালের কাপড়ের ভিতর থেকে কিছু টাকা পয়সা বিলি হচ্ছিল, চাঁদি সোনা বিলি হচ্ছিল, আর সেখান থেকে মানুষকে দিচ্ছিলেন। এমন সময়ে এক ব্যক্তি এসে বলল, ইয়া মুহাম্মদ ইদিল, মুহাম্মদ তুমি হিসাব করো। দেখছেন কত বড় সাহস! কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলছে? ইনসাফ করো, ন্যায় পরায়ণ হও। কত বড় সাহস! এইরকম সাহসের দরকার। এইরকম সাহসী লোক যারা তারাই খারেজি। ওর একটা হাদিস বলে দেখবেন, আফদারুল জিহাদি কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়েব, সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হল জালেম বাদশার কাছে হক কথা বলা। আজে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেম বাদশা? তাহলে বাদশা জালেম না জালেম না সেটা না বোঝার আগে তুমি তার সঙ্গে তার প্রতিবাদ করলে, মুখে মুখে তার বিরোধিতা করলে, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলাকা ওয়া মান ইয়াদিল ইযা লাম আকুন আদিল, ধ্বংস হোক তোমার, খারাপই হোক তোমার, উপভোগ আপনার দুর্ভোগ তোমার, তুমি আমার জন্য বলছো আমি ইনসাফ করবো? যদি আমি ইনসাফ না করি দুনিয়ার বুকে আর কে ইনসাফ করবে? যদি আমি ইনসাফ না করি দুনিয়ার বুকে ইনসাফ করার কেউ পাবে না। লাকাদ ফিরতে ওয়া খাসিরতে ইল্লা মা কুন্না আদিল। فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه دعني يا رسول الله عمر بن الخطاب تو হ্যাঁ দেন يا رسول الله আমাকে অনুমতি দেন এর বরদান দিয়ে দিন এত বড় কথা বলা আপনার মুখে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অনেক লোক হত্যার যোগ্য ছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেননি মুনাফিকদেরকে হত্যা করেননি কেন যাতে লোকে না বলে যে মুহাম্মদ নিজের নিজের সম্প্রদায়ের লোক হত্যা করছে ছেড়ে দাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাআযাল্লাহ আয়াতাহাদাসান নাস আন ইয়াকুলু আসহাবি ইন্না হাযা ওয়া আসহাবুহু ইয়াকরাউনা আল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করলেন এই শ্রেণীর লোক, এর পিছনে আরো সঙ্গী আছে এবং এর রুহানি সন্তান যাকে বলা হয় তারা আছে যারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআন এই মুখ থেকে কণ্ঠ বেয়ে নিচে যাবে না, হৃদয়ে যাবে না, তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। এত বড় বাড়ি শিকার করি, শিকারের ভিতরে থেকে যাবে না, বেরিয়ে চলে যাবে। তার মানে তাদের দিন নিয়ে প্রচুর বাড়াবাড়ি হবে, তারা হবে প্রতিবাদী, তারা হবে প্রতিবাদী। অন্য এক বর্ণনায় আছে ইন্না মিন ইহাযা কওমান ইয়াকরাউনাল কোরআন লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাল ইসলামি মুরুকা সাহমি মিনার রামিয়া ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। এই এই লোকটা আপনার চিন্তাধারা থেকে চিন্তা চেতনায় লোকটার মধ্যে যা আছে, একটা জাতি একটা সম্প্রদায় হবে যারা কোরআন পড়বে এবং তাদের কোরআন হৃদয়ে স্থান পাবে না, ইসলাম থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়, তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং পৌত্তলিকদেরকে বর্জন করবে। তাদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে হত্যা করবে আর পৌত্তলিকদেরকে বর্জন করবে। এরা এখন নিজের ঘর সামলাতে লাগবে, নিজের ঘরের লোক হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইন আদরাকতুহুম লা আক্তুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পাই আমার জামানায় যদি তারা এইভাবে সংগঠিত হয় তাহলে আদ জাতির মতো ধ্বংস করে ছাড়ব। তাহাল তারা লাহমি বাকিয়া, আজকে ধ্বংস করা হয়েছিল এমন ভাবে কোন অবশিষ্ট কেউ ছিল না, এইভাবে তার সব শেষ করে দেব যদি আমি তাদেরকে পাই। জুল খোয়াইসারা, এ হল জুল খোয়াইসারা নামক এক লোক, যে এইভাবে যার নাম জুল খোয়াইসারা অথবা আবদুল্লাহ বিন জুল খোয়াইসারা, যাই হোক এই যে অবস্থা, এই অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আর এরা আস্তে আস্তে ধীরে ধীরে জমায়েত হতে লাগলো। আরেকটা হাদিসের কথা বলি, আবু সাইদ খুজরি থেকে বর্ণিত এবং আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বল তারা বলছেন সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়াকুনু ফি উম্মতি ইখতিলাফ ওয়া ফুরকা, আমার উম্মতের মধ্যে মতভেদ দেখা যাবে, বিচ্ছিন্নতা দেখা যাবে। কওমুন ইহসিনুন আল কিলা ওয়া ইউসিউন আল ফেল, এমন এক জাতি যারা কথা খুব সুন্দর সুন্দর বলবে কিন্তু কাজে সুন্দর হবে না। ইয়াকরাউন আল কোরআন আল ইউজাউযু তারা কিয়াহুম, তারা কোরআন পড়বে তাদের কণ্ঠস্থ হবে, তাদের কণ্ঠ থেকে নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দীন মুরুকা সাহম মিনার রামিয়া, তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। লা ইয়ারজিউনা হাত্তা ইয়ারতাদ্দা আলা ফুকিহি, যেমন তীর আর নিজের ধনুকে ফিরে আসে না তেমনি তারা দিনে ফিরবে না। শাররুল খালকি ওয়াল খালিকা, সমস্ত সৃষ্টির নিকৃষ্ট জাতি, সমস্ত সৃষ্টির নিকৃষ্ট জাতি হচ্ছে তারা। তুবা লিমান কাতালাহুম, তাদের জন্য সুসংবাদ যারা ওদেরকে হত্যা করবে। এখানে একটা কথা আছে, যদি কোনো হত্যাযোগ্য ব্যক্তি হয় সেই ব্যক্তিকে হত্যা করার ক্ষমতা আপনার আমার আছে? মনে করুন আপনার আপনার গ্রাম, মনে করুন শহরওয়ালা তো শহরওয়ালাই আছে, অধিকাংশ লোক গ্রামের, আপনার গ্রামের একটা লোক ধরা পড়ল বিবাহিত ব্যভিচার করেছে, তাকে কি করতে হবে? হবে না, খতম করতে হবে। এবার আপনার গ্রামের লোক মিলে দরকার কি? গ্রামের লোক মিলে তাকে নিয়ে এসে ওখানে একটা গর্ত করলেন, যে পাথর নিয়ে এসে মারতে লাগলেন, চলবে? চলবে না। কে করবে এটা? সরকার, সরকার যদি না করে, সরকার যদি না করে আপনার দায়িত্ব আছে করার? বলুন, মুশকিল হচ্ছে এখানে, বুঝটা এখানে যে যে কাজ সরকারের করার কথা সরকার যদি না করে তাহলে কি আমাকে করতে হবে? এ দায়িত্ব কে দিয়েছে তোমাকে? এ দায়িত্ব কে দিল? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাদেরকে হত্যা করবে তাদের জন্য সুসংবাদ। তার মানে আপনি ভাববেন না যে তাহলে আমি এক খারেজিকে মেরে দিই তাহলে আমি সুসংবাদটা পাব না। এ আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না, যেমন ওরা নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, তারা আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানাবে, উলাইসু মিনহু ফি শাই, অথচ কিতাব আর কিতাবে তারা কিছুই নয়। কাতালাহুম কানা আউলা, কাতালাহুম কানা আউলা বিল্লাহি মিনহুম, মান কাতালাহুম, মান কাতালাহুম কানা আউলা বিল্লাহি মিনহুম। আল্লাহ পন্থী সেই হবে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা সিমাহুম, তাদের নিদর্শন কি, তাদের আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহরীক, মাথা ন্যাড়া করে থাকবে। তার মানে এত ধর্মকে মানবে যে মাথার চুল পর্যন্ত রাখবে না, কি করবে, ন্যাড়া করে রাখবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলাবু আহলু কিলাব আল খাওয়ারিজু কিলাবু আহলিন নার, খাওয়ারিজ হচ্ছে জাহান্নামের কুকুর। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই ব্যাপারটা ছিল, খাওয়ারেজদের ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল, তখনকার একটা ফিকরা, তখন একটা চিন্তাধারা ছিল। তারপরে সাহাবাদের জামানায় আসে, সাহাবাদের জামানায় আমর ইবনে সালামা হামদানি বলছেন, কুন্না নাজলিসু আলা বাবি আব্দুল্লাহ বিন মাসউদ ক্বাবলা সালাতুল গাদাত, প্রত্যেক দিন আমরা ফজরের নামাজে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসতাম। ফাইজা খারাজা মাসাইনা মাহু ইলাল মাসজিদ, তিনি বের হলে তার সঙ্গে আমরা মসজিদে যেতাম। এমন অবস্থা আবু মুসা মুসা আশারি এসে উপস্থিত হলেন। ফাকালা আখরুজ ইলাইকুম আ খারাজা ইলাইকুম আবু আব্দুর রহমান বাদ, আবু আব্দুর রহমান মানে ইবনে মাসউদ কি বের হয়েছেন? বললেন, না। তারপরে তিনি আমাদের সঙ্গে বসে গেলেন। তারপর আব্দুল্লাহ বিন মাসুদ বের হলেন। ফালাম্মা খারাজা কুবনা ইলাইহি জামিয়ান, আমরা দাঁড়িয়ে গেলাম এবং তাকে নিয়ে, ফাকাল আল্লাহ আবু মুসা আবা আব্দুর রহমান, আবু মুসা বললেন, ইয়া আবা আব্দুর রহমান, ইন্নি রাআইতু ফিল মাসজিদি আনিফান আমরান আনকারতু, মসজিদে এমন একটা জিনিস দেখলাম যেটা আমি আপত্তিকর মনে করলাম। কোন মসজিদে? মসজিদে নববীতে, মদিনায় মসজিদে নববীতে এমন একটা জিনিস দেখলাম, এমন একটা কাজ দেখলাম যা আমি আপত্তি করলাম। ওয়ালাউ আরা আলহামদুলিল্লাহ ইল্লা খায়, ওয়ালাম আরা আলহামদুলিল্লাহ খায়, আর আমি আলহামদুলিল্লাহ ভালো ছাড়া খারাপ দেখলাম না, আমার মনে হয় কাজটা ভালো। আব্দুল্লাহ বিন মাসুদ বললেন, সেটা কি কাজ? বললেন, ইন ইশা ফাসা তারা, যদি আপনি বেঁচে থাকেন তো আপনি মসজিদে গিয়ে দেখতেই পাবেন। কালা রাআইতু ফিল মাসজিদ কওম, কালা রাআইতু ফিল মাসজিদ কওমান হিলাকান জুলুসা, আমি মসজিদে দেখলাম মান লোক, কিছু কিছু লোক গোল টেবিল গোল হালকা করে বসে আছে নামাজের অপেক্ষা করছে, আর প্রত্যেক হালকাতে একটা করে লোক রয়েছে, আর তাদের হাতে রয়েছে কাকো। অবশ্য এখন তো কাকুরের দরকার নাই, এখন তো কি উঠেছে, হ্যাঁ কি বলে, তসবি দানা, ব্যবহার করা যায় না, না যায়জ, হ্যাঁ তসবি গুনতে কি ব্যবহার করতে হয়, মেশিন রয়েছে আবার, মেশিন কি ব্যবহার করবেন, আঙুল, ইন্নাহুম না মুস্তান তাকাত, এই আঙুল আপনার জন্য কালকে আমাকে সাক্ষী দেবে। আর তসবি মানাতে লোককে দেখানো হবে আমি একজন তসবি, তসবি পাঠকারী, মুসাব্বিহ। আর যদি আপনার রিয়া না থাকে তো কমসে কম এটা শরীয়তের তরিকে, তরিকার বাইরে। সুতরাং আমি দেখলাম তাদের হাতে কাঁকর রয়েছে, এবার সেই প্রত্যেক হালকার যে প্রধান সে বলছে, কাব্বিরু মিয়া, একশো বার তকবীর পড়ো, তখন সবাই একশো বার তকবীর পড়ছে। তারপর বলছে, হাল্লিলু মিয়া, একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ফাইয়ে হাল্লিলু না মিয়া, তখন একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ওয়াকুল সাব্বিহু মিয়াম বলছে, একশো বার করে তসবিহ পড়ো, তোমরা সবাই একশো বার করে তসবিহ পড়ছে। আব্দুল্লাহ বিন মাসুদ বললেন, আবু মুসা কি ফামাজা কুলতা লাহুম, তুমি তাদেরকে কি বললে? কালা মা কুলতা লাহুম শাইয়ান ইনতাযারা রায়ক, আমি আপনার রায়ের অপেক্ষায় কিছু বলিনি তাদেরকে। কালা আফালা আমারতাহুম আই ইয়াউদ্দু সাইয়াতিহিম, তারা তসবিহ তাহলিল তাকবীর গুনছে, তাদেরকে হুকুম করলে না কেন? তারা তাদের পাপ গণনা করত। কি বুঝলেন? আবু মুসা আসারি এটা খারাপ কাজ ভাবলেন না, কারণ তসবিহ পড়ছে, তাকবীর পড়ছে আর তাহলিল পড়ছে, এটা খারাপ কাজ কি? ইবনে মাসুদ কি বুঝলেন? যে কাজ ভালো কাজ না। তাদেরকে কেন বললে না? যে তারা নিজেদের পাপ গণনা করে। যাই হোক, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি সবাই মসজিদে এলেন। তারপর একটা হালকা সামনে এসে ওয়াকাফা আলাইহিম, তাদের সামনে দাঁড়ালেন। ফাকালা মা হাযা আল্লাযী আরাকুম তাসনাউন, আমি কি দেখছি তোমরা কি করছো? কালু ইয়া আবা আব্দুর রহমান হাসা নাউদ্দু বিহি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসবীহ, তো কাঁকর, এই কাঁকর নিয়ে আমরা তসবীহ তাহলিল করছি। আমাদের দেশে কুলখানি হয়, কুলখানি কি দিয়ে হয়? কাঁকর দিয়ে নাকি ওটা কি বলে, বুট না ছোলা, ছোলা ভেজানো থাকে, সবাইকে একশো একশো করে দেওয়া হয় না, কত করে দিয়ে বলে তুমি এই যে এইটা শেষ হয়ে যাবে, যত যতটা আছে এক কুল কুল পড়বে, কুলল্লাহ, হ্যাঁ কুলখানি। তো এরা তসবিহ খানি করছে, কাঁকুর আমরা এই দিয়ে তসবিহ পড়ছি। তারপর কালা ফাউদ্দু সাইয়াতিকুম, তিনি বললেন তোমরা তোমাদের পাপ গণনা করো। ফানা দামিনুন আল্লা ইয়াদি হাসানাতিকুম শাই, আমি জামিন হচ্ছি তোমাদের একটা নেকিও জায় হবে না, নোকসান হবে না। ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ, খারাপই হোক তোমাদের, ধ্বংস হোক তোমাদের, হে উম্মতে মুহাম্মদ, মা আসরাহা হালাকাতাহুম হালাকাতাকুম, তোমাদের হালাক হওয়ার ব্যাপার, তোমাদের ধ্বংস হওয়ার ব্যাপারটা কত ত্রস্ত হয়েছে। হাউলাই সাহাবাতুন নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াফিরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এখনো পর্যন্ত মজুদ আছেন। ওয়াহাদিহি সিয়াবুহু লাম তাবলি, আর এই যে তাঁর কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়গুলো এখনো নষ্ট হয়নি। ওয়ানিয়াতুহু লাম তুকসার, তার ব্যবহৃত পাত্রগুলো এখনো মজুদ রয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদ, আল্লাহর কসম করে বলছি তোমরা যে করছো, যে কারবারটা করছো, তোমাদের যে চিন্তাধারা সেটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা আদর্শ থেকেও বেশি শ্রেষ্ঠ? আও মুফাত্তিহু বাবা দালালা, কিংবা তোমরা ভ্রষ্টতার দরজা উন্মুক্ত করেছ। কালু ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান আল্লাহর কসম আমরা তো ভালোই ইচ্ছা করেছি, আমরা তো মঙ্গলের ইচ্ছাই করেছি। এখনো দেখবেন কোন বিদ্যার্থীকে বলতে জানি সব কি বলছি, ভালো তো, দূর পড়া কি খারাপ জিনিস নাকি? নামাজই তো করছি, নামাজ কি খারাপ জিনিস নাকি? দানই তো করছি, দান কি খারাপ জিনিস নাকি? আরে মিলাদে ওয়াজ করছি, লোককে ওয়াজ শোনাচ্ছি, এটা কি খারাপ জিনিস নাকি? ঠিক এই কথা, প্রত্যেক বিদাতেরই নিয়ম হচ্ছে যখনই আপনি তাকে বলতে যাবে যে তুমি কি করছো, তখন সে বলে আমি কি খারাপ কাজ করছি? না, নামাজ খারাপ না, তসবিহ খারাপ না, খারাপটা কি? খারাপটা কি? ইবনে মাসুদ বলছেন, ওয়াকাম মিন মুরিদিল লিল খাইর লা ইউসিবা, কত মঙ্গলকামী আছে যে মঙ্গলের নাগাল পায় না, কত মঙ্গলকামী আছে যে মঙ্গলের নাগালই পায় না। এবার শুনেন, তাহলে খারাপিটা কি হল? তসবিহ ঠিক আছে, কিন্তু তোমাদের যে পদ্ধতি, এই পদ্ধতি ঠিক না। জেহাদ জেহাদের জায়গায় ঠিক আছে, কিন্তু তোমাদের পদ্ধতি ঠিক না। তোমরা যা করছো, যেভাবেই করছো, করো, সেটা ঠিক আছে, কিন্তু যে সেটা যেন বিদাত না হয়, আর যদি সেটা শুন, যেটা ভালো কাজ, নামাজ রোজা যাই বলুন, কিন্তু সেটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ না হয়। প্রত্যেক আমল কবুল হয় একটা ভিত্তিতে, সেটার নাম কি? তাওহীদ। আর প্রত্যেক আমল কবুল হয় দুটো শর্তের ভিত্তিতে, প্রথম হচ্ছে ইখলাস আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদী। যদি তোমার তরিকায়ে মুহাম্মাদীতে না থাকে, তাহলে তোমার নামাজ নামাজ নয়, নামাজ ভালো কাজ হল না। তরিকায়ে মুহাম্মাদীতে না থাকে, তাহলে তোমার রোজা ভালো কাজ হল না। তরিকায় মুহাম্মদিতে এই পদ্ধতি না থাকে তাহলে তোমার তসবির তকবীর তসবিহ তাকবীর তাহলিল ভালো কাজ হলো না। তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই হাদিস শুনালেন, ইন্না কওমান ইয়াকরাউনাল কোরআন লা ইউজাওয়িজু, আগে যে হাদিসটা শুনালাম সেই হাদিসটাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কিছু লোক হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে যাবে না, তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। ওয়া আইমুল্লাহি মা আদ্রি লাআল্লা আকসারাহুম মিনকুম, আর আল্লাহর কসম আমার মনে হয় তোমাদের অধিকাংশ লোক ওই দলের, সরাসরি প্রতিবাদ, অধিকাংশ লোক সেই দলে। সুম্মা তাওয়াল্লা আনহুম, যাই হোক, তারপরে আমর ইবনে সালামা বলছেন, ফারাইনা আম্মাতা উলাইকাল হিলাকি ইউতাঈনা ইউতাঈনানা ইউতাঈনুনানা ইয়াউমান নাহরওয়ান মাআল খাওয়ারিজ, আমি আলীর সঙ্গে নাহরওয়ানে যুদ্ধে ছিলাম, খারেজিদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ছিলাম, দেখেছি ওদের মধ্যে অধিকাংশ লোক ওই দলে আছে। তাহলে খারেজিদের চিহ্ন বুঝতে পারলেন, খারেজিদের চিহ্ন হল তারা দিনের ব্যাপারে সাংঘাতিক কট্টর, দিনের ব্যাপারে এমন কট্টর হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকরাহুনা সালাতাকুম ইন্দা সালাতিহিম, তোমাদের তাদের নামাজের কাছে তোমাদের নামাজের কাছে কি তোমাদের নামাজকে কি মনে করবে, তুচ্ছ মনে করবে, একদম মানে কিছুই না, ওরা এত নামাজ পড়ে এত নামাজ পড়ে এত রোজা করে, কিন্তু সমস্যা হল কি তাদের মধ্যে বাড়াবাড়ি আছে। এইভাবে এই ধরনের কিছু রুহানি সন্তান থাকতে ছিলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, আস্তে আস্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, সংক্ষেপে ওসমান জামানা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা বা যুগ এলো তখন তিনি যখন খলিফা হলেন এমনিতে খেলাফত নিয়ে তখন শুরু হয়ে গেছে, শিয়া সুন্নি বাদ শুরু হয়ে গেছে, শিয়ারা তো মনে করত যে আলী ছিলেন খেলাফতের যোগ্য, শিয়ারা তো এও মনে করে যে আলী হচ্ছেন নবুয়াতের যোগ্য, কিন্তু জিবরিল ভুল করে, হায় হায় হায় হায় আল্লাহ দেখছেন মোহ, আলী হওয়ার আলী ছিলেন নবু হওয়ার যোগ্য কিন্তু জিবরিল ভুল করে ওয়াহিনে কাতারে চলে যান মোহাম্মদের কাছে, মোহাম্মদ যখন নবী হন তখন আলীর বয়স কত, আজিব, মানে এমন এমন কথা এমন এমন আকিদা বিশ্বাস বলার নেই। যাই হোক, ওসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তিনি ইন্তেকাল করলেন, তিনি তো ওমারকে করে গেলেন, ওমার যখন তাকেও হত্যা করা হল, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কিছু ভুল ঐতিহাসিকরা বলেছেন, দেখুন এই যে একটা ব্যাপার, এই ইসলামী ইতিহাসটা আমি মোটেই কোথাও উল্লেখ করি না, আম পাবলিকের কাছে আমি মোটেই উল্লেখ করতে চাই না, তার কারণ তাদের মনে নানা সন্দেহ জাগবে, যেমন নাস্তিকরা জাগাচ্ছে, এই যে ইতিহাস সাহাবাদের মধ্যে যুদ্ধ, আয়েশার সঙ্গে আলীর যুদ্ধ, ওসমানের সঙ্গে সাহাবাদের যুদ্ধ, ওসমানের দাড়ি ধরছে একজন সাহাবি এসে ওসমানকে হত্যা করছে সাহাবি, এখন কি কি হতে পারে এটা, যাই হোক তার কোন কোন ভুল হয়তো ছিল, যেমন ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে যাকে তিনি গভর্নর বানিয়েছেন তিনি আত্মীয় সদন পোষণ করেছেন, দান দিলে আত্মীয় দেখে দিতেন ইত্যাদি, এইসব বিভিন্ন সন্দেহ উত্থাপন করে খারেজিরা আবার বের হয়ে এলো। খারেজ মানেই হচ্ছে খরুজ, খরুজ মানে কি, বের হওয়া, আপনার যখন দেশে যান বলে কি লেগেছে, খরুজ লেগেছে, খরুজ, মসজিদ থেকে বের হলে বলুন খরুজ, খারেজ, তো খারেজ মানে কি, খারেজ মানে হচ্ছে যে বের হয়ে যায়, জামাত থেকে বের হয়ে যায়, আর বের হয় কার উপরে, বর্তমান রাষ্ট্র নেতার উপরে বের হয়, তার বিরুদ্ধে বের হয়, তার মানে বিদ্রোহী হয়, তাহলে খারেজি মানে হল বিদ্রোহী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা তরবারি দিয়ে তার বাড়ি সমস্ত ঘেরাও করে তাকে হত্যা করতে চাইল লোকেরা, যে তুমি ইনসাফ করছো না, তুমি আমাদের খলিফা কিন্তু ইনসাফ করছো না, তাকে তিনি খুতবা দিলে মসজিদেও তাকে আঘাত করা হয়। শেষকালে বাড়ি ঘেরাও করে রেখে তার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে যখন তাকে হত্যা করার চেষ্টা করা হয়, তখন ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু এক খুতবাতে বলেছিলেন, সে করুণ ইতিহাস আমি উল্লেখ করতে চাই না, কারণ তা আমার উল্লেখ করা হয় না, সাংঘাতিক করুণ ইতিহাস। তিনি বলেছিলেন, হে লোক সকল, তোমরা এই আমিরুল মুমিনীনকে হত্যা করতে এসেছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, কোন মুসলমানের খুন তিনটে কারণ ছাড়া বৈধ নয়। রাজুলুন কাফারা বাদা ইসলামিহি, যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হয়, আউজানা বাদা ইহসানিহি, অথবা বিবাহিত অবস্থায় কেউ ব্যভিচার করে তাকে হত্যা করা হয়, আউ কাতালা নাফসান ফায়ুক্তাল বিহা, অথবা সে অন্য মানুষকে খুন করে তারপর তার বিনিময়ে কেসাস নিয়ে তাকে খুন করা হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আহবাবতু আন্না লি বিদিনি বাদালান মিনহু, তোমরা বলো আমি কি মুরতাদ হয়ে গেছি, আমি কি আমার দিনকে বিক্রি করে ফেলেছি, আমি কি মুরতাদ হয়েছি। ওয়ালা জানাইতু ফি জাহিলিয়া ওয়ালা ফি ইসলাম, আল্লাহর কসম করে বলছি, না জাহিলি যুগে আমি ব্যভিচার করেছি আর না মুসলমান হওয়ার পর আমি ব্যভিচার করেছি। ওয়ালা কাতালতু নাফসান ফাবিমা তাকতুলুনানি, আর না আমি কোন প্রাণ হত্যা করেছি, তাহলে কিসের বিনিময়ে তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ। তখন তারা ওই যে তুমি এই করেছো, তুমি নাই পরায়ণতা করো না, তুমি এই করো, তুমি আত্মস্বজন পোষণ করো, যাই হোক তাদের যে সন্দেহ সন্দেহানগুলো ছিল সেই সমস্ত সন্দেহ উত্থাপন করে শেষকালে ঘরে ঢুকে তার দাড়িতে ধরা হল, তাকে তরবারি কোপ দেওয়া হল, তার স্ত্রী ছিলেন বাধা দিতে চেষ্টা করলেন, তাকেও আঘাত দেওয়া হল, শেষকালে তাকে হত্যা যখন করা হল তার লাশ পড়ল কোরআনের আয়াত, কোরআনের উপরে, কোরআন ছিল বিশাল আকারের, বলা হয় যে আয়াতের উপরে লাশ পড়েছিল সেটা হচ্ছে ফাসা ইয়াকফিকা আল্লাহু ওয়াসসালিমুল আলিম। হত্যা হল এই যে হত্যাকাণ্ড, ইমামকে যে হত্যা করে, এই ইমামকে যারা হত্যা করে তারা হচ্ছে খারেজি, তার মানে দেশের রাষ্ট্র নেতার বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করে এবং যারা মনে করে যে অস্ত্র দিয়ে আমরা সব কিছু ঠিক করে নেব, অস্ত্র দিয়ে আমরা কি করব, ইসলাম কায়েম করব, অস্ত্র ছাড়ার কোন উপায় নেই, দাওয়াত আর জেহাদ, জেহাদকে আমরা অস্বীকার করি, আপনি অস্বীকার করেন জেহাদের নিয়ত আছে না নেই, তাহলে কেন তারা এরকম করে যে এখনই জেহাদ করতে হবে, যেখানে জেহাদ, যেখানে ভাই তোমার জাহাজ, তোমার সমুদ্রে জাহাজ ডাঙ্গায় চালালে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জেহাদ করেছিলেন, তাকে রাজা করতে চাওয়া হয়নি, তিনি তো বললেন আমাকে রাজা কর তারপর দেখছি, করেছিলেন, জানতেন তার মধ্যে হিকমত ছিল, তোমার মধ্যে হিকমত কই, তুমি কোরআন মানছ কিন্তু কোরআন মানার তোমার হিকমত কই। সুতরাং এদের যে নীতি সেটা হল কি, রাষ্ট্র নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তারপরে চলুন আপনার আলীর সময়ে, হযরত আলী যখন খলিফা হলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর আলীকে খলিফা করা হল, তখন বলা হল বায়াত করো, বায়াত হতে হবে কার হাতে, রাষ্ট্র নেতার হাতে। তো রাষ্ট্র নেতার হাতে বায়াত করতে সবাই চাইল না, বলল যে আগে ওসমানের হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া হোক তারপর বায়াত করব। আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আগে তোমরা আমার হাতে বায়াত করো, তারপরে খুনিদের শাস্তি হবে। হয়ে গেল ইখতিলাফ, আবার ইখতিলাফ। সুতরাং শাম দেশে এবং মিশর দেশে মুয়াবিয়া, আমর ইবনে আস এরা বায়াত করতে অস্বীকার করলেন, আর তার সাথে সাথে বহু লোক বায়াত করতে অস্বীকার করলেন, বায়াত করতে চাইলেন না, হয়ে গেল সেখানে। আর তার আগে, তার এক বছর আগে, ওসমানের হত্যাকারীকে ধরে সাজা দিতে হবে এই দাবি নিয়ে আলীর বিরুদ্ধে তালহা, তারপরে আপনার আয়েশা, একটা যুদ্ধ হল যে যুদ্ধ আপনারা জানেন জামাল যুদ্ধ নামে প্রসিদ্ধ, তারপর মুয়াবিয়া আমর ইবনে আসের বিরুদ্ধে যুদ্ধ, আলী গেলেন সেখানে, সেই যুদ্ধ সিফিন যুদ্ধ নামে প্রসিদ্ধ, এসব যুদ্ধ আলোচনা করতেই আমাদেরকে ইচ্ছা হয় না। যাই হোক, খাওয়ারিজরা ধর্মে অতিরঞ্জন করে তৃতীয় খলিফা উসমানকে খুন করল, আর তখন থেকে মুসলিম উম্মার মাঝে ফিতনা ছড়িয়ে পড়েছিল, চারিদিকে ফিতনার তুফান চলেছিল। আলী খলিফা হওয়ার পর তার সামাল দেওয়ার চেষ্টাই করছিলেন, লোকদেরকে সামাল দিয়ে কোন রকম তারপর উসমানের খুনিদেরকে ধরে শাস্তি করা দেওয়া হবে, কিন্তু যে আগুন জঙ্গলে লাগে এবং যার পিছনে বাতাস থাকে সেই জঙ্গলের আগুন নিভানো কত কঠিন আপনারা নিশ্চয়ই দেখেছেন। ফিতনার দাপট থেকে রেহাই পাওয়ার মানুষে সিফিন যুদ্ধ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা শাম দেশ থেকে ফিরে এসে মদিনা ছেড়ে ইরাকে গেলেন। ইরাকে কুফা শহরের বাসিন্দা হলেন, সেখানে দারুল খিলাফা বহন করে নিয়ে যাওয়া হল। ছিন্ন ভিন্ন উম্মাহকে একতাবদ্ধ করার চেষ্টা করতে লাগলেন তিনি, কিন্তু কোথায়, শামবাসীদের মত পৃথক, মিশরবাসীদের রায় আলাদা, হিজাজবাসীদের মত ভিন্ন। সে যুগে সর্বশ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে নানা সমালোচনা হতে লাগল। তবুও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাওয়ারেজদের সাথে যারা বিদ্রোহী, যারা বায়াত করতে চায় না, যারা খলিফা মানতে চায় না, তাদের সাথে কিরকম ব্যবহার করেছিলেন, তিনি বলেছিলেন, ইন্না লাকুম ইনদি সালাসু খিলাল, তোমাদের সাথে আমার তিনটে আচরণ থাকবে, তা হল তোমরা যতক্ষণ আমাদের সাথে থাকবে, আমাদের রাষ্ট্রে থাকবে, লা নামনাউকুম মাসাজিদ আল্লাহ, আমাদের মসজিদে আসতে বাধা দেব না, তোমরা আমাদের মসজিদে আসবে, নামাজ পড়বে, ওলা নামনাউকুম ফাইয়ান মা কারাত বি আইদিকুম ফি মা আইদিনা, মা কারাত আইদিকুম ফি আইদিনা, যদি আমাদের সঙ্গে যুদ্ধ করো তো যুদ্ধে তোমরা যে যা পাওয়ার তোমরা পাবে, ওলা নুকাতিলুকুম হাত্তা তুকাতিলুনা, আর তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না যতক্ষণ না তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছ। একবার তাকে জিজ্ঞেস করা হল, আমুশরিকুন আহম, আমিরুল মুমিনিন ওরা কি মুশরিক, তারা খারেজিরা ওরা কি মুশরিক, কালা মিনা শিরকে ফাররু, ওরা শিরক থেকেই তো পালিয়ে এসেছে, তার মানে ওরা মুশরিক নয়, কিলা আফা মুনাফিকুন, ওরা কি মুনাফিক, কালা ইন্নাল মুনাফিকিনা লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিকরা আসলে অল্পই স্মরণ করে থাকে, এরা কত অনেক অনেক বেশি স্মরণ করে আল্লাহকে, কিলা ফামা হুম ইয়া আমিরুল মুমিনিন, তাহলে তারা কি, কালা ইখওয়ানুনা বাগাও আলাইনা, ওরা হচ্ছে আমাদেরই ভাই, আমাদের বিদ্রোহী, কাফের বলতেও তিনি চাননি। এত কিছু হওয়ার পর, এত কিছু করার পর, তারপরে শেষ অবস্থাতে যখন খাব্বাব বিন আরাব থেকে আব্দুল্লাহ বিন খাব্বাবকে হত্যা করা হয়, খারেজিরা হত্যা করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। উল্লেখযোগ্য যে সিফিন যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল দুই পক্ষেরই, কিন্তু সেখানে শেষ পর্যন্ত কোনো ফয়সালা হয়নি, সেখানে সালিশ হয়েছিল, সন্ধি হয়েছিল, সন্ধি হওয়ার পর যুদ্ধ থামিয়ে দুই পক্ষ ক্ষান্ত হয়েছিল। এদিকে দুষ্কৃতীরা বেহেস্তে সনদপ্রাপ্ত খলিফার বিরুদ্ধে চক্রান্তে জাল বুনতে লাগল, তার বিরুদ্ধে নানা অভিযোগে উত্থাপন করে প্রচার করতে লাগল, তারা যারা বিদ্রোহী, যারা বায়াত করতে চায় না, কি তিনি উমার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছেন, তিনি তৃতীয় খলিফার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি, তিনি জিহাদ বাতিল করে দিয়েছেন, তিনি নিজের নাম থেকে আমিরুল মুমিনিন মুছে দিয়েছেন, তিনি আয়েশার বিরুদ্ধে জামাল যুদ্ধের দিন বন্দি না করে যুদ্ধ করেছেন, তিনি দিনের ব্যাপারে মানুষকে সালিস মেনেছেন, অথচ আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ হুকুম কেবল আল্লাহরই চলবে, কিন্তু উনি দিনের ব্যাপারে সালিস মেনেছেন। যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহরওয়ানের দিনে যখন নাহরওয়ানের যুদ্ধ লাগবে তার আগে তিনি বহু চেষ্টা করলেন, আলী তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু ফিতনাগ্রস্ত রোগা হৃদয়ে তা গ্রহণযোগ্য হল না। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানি সুন্দর পোশাক পরে হারুরা শহর, হারুরা ইরাকের হারুরা শহর, সেখানে তারা জমায়েত ছিল, তাদের নিকট উপস্থিত হলেন, তাদের সংখ্যা তখন 6000। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাদের কেউ কেউ বলল, ওনার সাথে কথা বলো না, উনি বড় বাগ্মি, ওনার সঙ্গে কথা বলে পারা যাবে না। কেউ কেউ বলল, অসুবিধা কি, উনি কি বলছেন, আমরা শুনবো, দেখি কি বলতে চান উনি। ইবনে আব্বাস তাদের নিকটে এসে সালাম দিলেন, কিন্তু তারা সালামের উত্তর দিল না। তারা বলল, স্বাগতম, আপনার এই লেবাস কেন, মানে এত সুন্দর লেবাস কেন পরেছেন? তিনি বললেন, কেন, এর বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরতম লেবাসে দেখেছি, অভিযোগ তো বিশাল অনেক কিছু। এই যে আমরা খারেজি নিয়ে কথা বলছি, আমাদেরকে কি বলে জানেন? কি বলে আমাদের নাম ওরা কি দিয়েছে? দরবারি, দরবারি আলেম। এরা হচ্ছে দরবারি, এরা সরকারের সপক্ষে কথা বলে। এরা কবরের শিরিক দেখতে পায়, মাজারের শিরিক দেখতে পায়, মূর্তি পূজার শিরিক দেখতে পায়, সরকারের শিরিক দেখতে পায় না। এরা হচ্ছে সরকারের তোষক, তারা পোষক, তার মানে সরকারের বিরুদ্ধে মুখ খোলে না। অথচ আল্লাহর কসম, আপনারা শুনেছেন, এই হুজুররা যাদের কাছে আপনারা দাস নিতে আসছেন তারা সরকারের বিরুদ্ধে কিছু বলে না। তাগুত পড়েননি আপনারা? তাওয়াজিদ খামসা, তাওয়াজিদ খামসা পড়েছেন? পাঁচ রকম তাগুত আছে, এই পাঁচ রকম তাগুতের ব্যাখ্যা এদের কাছে শুনেছেন না শোনেননি? যদি বলেন যে হুজুর আপনিও দরবারি, আমার বইও আছে, একশো খানা বই আছে, একশো খানা বই পড়তে পড়তে দেখুন তো সরকারের বিরুদ্ধে কোনো কথা আছে না নেই, তাহলে কেন তোমরা বলছো দরবারি? আমরা কি দরবার করে বেড়াই নাকি? দরবারি নই। যদি ফেতনা রক্ষার জন্য, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়, তাহলে কি দরবারি হয়? আর এক শ্রেণীর আলেম তো, আর এক শ্রেণীর মানুষ তো বলছে এরা আবার শয়তানের বক্সের আলেম, তার মানে ওই যে টিভিতে আসি তার জন্য। আল্লাহ মুস্তান, আরো কত কি বলবে, আরো কত কি বলবে, অভিযোগের শেষ নেই। এরা বলছে এরা এসি রুমে বসে ফতোয়া দিচ্ছে, এ দেখছে তো এসি রুমে বসে ফতোয়া দিচ্ছে। আর ওরা কত কষ্ট করে ঘাম ঝরিয়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে কোথায় কোথায় গিয়ে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তো যদি কেউ এসি রুমে বসে ফতোয়া দেয় তার ফতোয়াটা মানবেন, না রোদে দাঁড়িয়ে ফতোয়া দেয় তার ফতোয়াটা মানবেন? কোনটা মানবেন? যে রোদে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে তার কথাটা মানতে হবে, তাই না? এই হচ্ছে মুখ, এই হচ্ছে মুখ। আর ওদের মুখ মাপি, ওদের মুখ আর বাঙালিরা বুঝবে না মুখ মাপি। ওরা মনে করছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দিন প্রচার করে তাদের কথা মানতে হবে। আরে দিনের কথা এসি রুম থেকে বেরোচ্ছে, না রৌদ্র রুম থেকে বেরোচ্ছে, না অগ্নি রুম থেকে বেরোচ্ছে দেখার কথা না। কার কথাটা হক সেটা দেখ, হক মেনে নে। হক দেখে লোক চেন, জামাত চেন, জামাত দেখে লোক দেখে হক চিনিস না, ভুল করবি। সুতরাং অভিযোগ বহু আছে। ইবনে আব্বাসের প্রথম অভিযোগ হল যে তুমি এত সুন্দর কাপড় পরেছ কি ব্যাপার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়িবাতি মিনার রিজক, কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামাহ কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। বলো, আল্লাহ সিও বান্দাদের জন্য যে সব সুশোভন বস্তু, পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তাকে নিষিদ্ধ করলো, এগুলোকে হারাম। বলো, পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিনে সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে, যারা ঈমান আনে, আর খাস করে কিয়ামতের দিনে সমস্ত রকমের সৌন্দর্য আছে মোমেনদের জন্য, জান্নাতে গিয়ে সমস্ত রকমের সুন্দর, নিজের সুন্দর, তার বউ সুন্দর, তার স্ত্রী এত সুন্দরী যে যখন সে কিছু খানা খাবে, খাবার খাবে, তো গলার এই যে কি বলে থাকে, এই নালিতে দেখা যাবে খাবার নামছে, তাই না? পা খুলে বসে থাকলে পায়ের ভিতরে, হাড্ডির ভিতরে যে মগজ সেটাও দেখা যাবে, এত স্বচ্ছ, এত সুন্দর সৌন্দর্য। আল্লাহ তাআলা জামিল, তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কে আমি সুন্দর কাপড় পরে এসেছি, তোমাদের সমস্যা কি? এ তো কোরআনের দলিল চাও, না কোরআনের দলিল দিলাম। অতঃপর তিনি বললেন, আমি আল্লাহ রসুলের চাচাতো ভাই, তার জামাতা, জামাই, আমিরুল মোমেনিনের পক্ষ থেকে এসেছি, তার বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি? খারেজিরা বলল, তিনি দিনের ব্যাপারে মানুষকে সালিস মেনেছেন, অথচ মহান আল্লাহ বলেছেন সালিস মেনেছেন কাকে? আমর ইবনে আসকে, যে সালিস করে এই তরবারি জগায় মুসহাব তুলে যে আমাদের মাঝে বাইনাকুম ও বাইনানা কিতাবুল্লাহ, সালিস মেনে যুদ্ধ থামিয়েছিলেন। ও আল্লাহ এই দিনের ব্যাপারে মানুষকে সালিস মেনেছে, এটা আমাদের অভিযোগ। জামাল যুদ্ধের দিন যুদ্ধ করেছেন, বন্দী করেননি, গনিমতের মালও সংগ্রহ করেননি। বিপক্ষ যদি কাফের ছিল তাহলে তাদের ধন ও নারী আমাদের জন্য বৈধ ছিল, আর যদি তারা মুসলমান ছিল তাহলে তাদের রক্ত আমাদের জন্য হারাম ছিল। আর সালিসের দিন তিনি নিজের নাম থেকে আমিরুল মোমেনীর নাম মুছে দিয়েছিলেন। তাহলে তিনি যদি আমিরুল মোমেনীর না হন তাহলে তিনি আমিরুল কাফিরিন। তার জন্য বলছে আরির জন্য বলছেন। ইবনে আব্বাস বললেন আর কিছু? তারা বলল এই তিনটেই যথেষ্ট, এই তিনটে জবাব চাই, তারপরে বাকি দেখা যাবে। তিনি বললেন আমি যদি আল্লাহর কিতাব ও নবী সুন্নাহ থেকে সকল অভিযোগের উত্তর দিই তাহলে কি তোমরা মানবে? তারা বলল অবশ্যই মানব। বললেন তোমরা বলছো উনি আল্লাহর দিনে মানুষকে সালিস মেনেছেন, আল্লাহর কোরআন তো সিকি দিরহাম খরগোশের ব্যাপারে মানুষকে সালিস মেনেছে। আল্লাহর কোরআন সিকি দিরহাম খরগোশ মারার ব্যাপারে মানুষকে সালিস মেনেছে, আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদের 95 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু সাইদা ওয়া আনতুম হুরম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান নাম ইয়াহকুমু বিহি যাওয়া আদিম মিনকুম। হে ইমানদাররা, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকার বধ করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা বধ করলে, শিকার করলে, যা শিকার করলো তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু, আর যার মীমাংসা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক। দেখো তাহলে কোরআনের ফয়সালা কি, কে ফয়সালা করবে? ন্যায়বান লোক। তাহলে আলী কি ভুল করেছেন বলতো স্যার? তারপর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা হলে সালিশ করতে হয় না, হয় না? নাকি আমাদের কিছু ভাই আছেন কিছু হলেই শুনলেই তালাক তালাক তালাক একসঙ্গে তালাক দিয়ে এবার যা মোল্লা ডেকে নিয়ে আর হিললে না চিল্লে না বিল্লে কর, তারপর দেখ এবার হালাল কর না। তোকেও ফয়সলা করার কথা আছে যে হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা, এর বাড়ি থেকে একজন ওর বাড়ি থেকে একজন, সেখানেও কোরআন বলছে যে মানুষকে সালিস মানতে হবে। তাহলে আলী কি ভুল করলেন? যাই হোক, তারপরে সালিস মানার ব্যাপারটা গেল, বল ঠিক আছে। তারপর কি বলো? বললেন তাহলে এ বিষয়ে ইতিহাস জানি। তোমরা বলছো তিনি জামাল যুদ্ধের দিন যুদ্ধ করেছেন, বন্দী করেননি, গনিমতের মালও সংগ্রহ করেননি। তোমরা কি চাই যে তোমাদের মা আয়েশাকে বন্দী করতে? কারণ বিপক্ষে কারা ছিল? মা আয়েশা। তোমরা কি মা আয়েশাকে বন্দী করতে এবং তাকে দাসীর মতো বৈধভাবে ব্যবহার করতে? অথচ তিনি তোমাদের মা, তা করলে তোমরা কাফের হয়ে যেতে। আর যদি বলো তিনি আমাদের মা নন তাহলেও তোমরা কাফের হয়ে যাবে। কারণ মহান আল্লাহ বলেছেন নবী ওয়াউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। নবী হচ্ছেন বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় এবং তার স্ত্রীগণ তাদের মা হোক। সুতরাং তোমরা দুই ভ্রষ্টতার মধ্যে একটি শিকার হবে। এখন এর উপায় তোমরাই বলো, তোমরা বলো এটা কি করা, আলী ঠিক করেছিল না ভুল করেছিল? হ্যাঁ তা তো ঠিকই, তাহলে তো ঠিকই করা হয়েছে। হ্যাঁ বন্দি করা হয়নি তাহলে ঠিকই করা হয়েছে, বলো আর কি বলছো? তারপর বললেন তিনি সালিসের দিন আমিরুল মোমিনীন নিজের মানে সালিসের লেখার সময় সন্ধি পত্রে লেখার সময় আমিরুল মোমিনীর নাম মুছে দিয়েছেন। তো ইবনে আব্বাস বোঝালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধির দিনে রাসূলুল্লাহ নাম মুছে দিয়েছিলেন। তাহলে যদি অন্যায় হয় আমিরুল মোমিনীর নাম মুছে দেওয়া কোন বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য, তাহলে আল্লাহ রসুলের অন্যায় হয়েছে? ওমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি রাসূলুল্লাহ নন? আপনি কি নবী নন? আপনি কেন বলছেন? বললেন দেখো আমি রাসূলুল্লাহ অবশ্যই জানি কিন্তু এটা একটা স্বার্থ, তারা মানতে চায় না। তারা কুরেশ বলে যদি তোমাকে রাসূলুল্লাহ মেনেই নেব তা যুদ্ধটা কিসের? অতএব রাসূলুল্লাহ না লিখে মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো। সাহাবারা কেউ মুছেননি, সাহাবারা কেউ মুছেননি। শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমাকে জায়গাটা দেখিয়ে দাও, তিনি নিজে মুছেছিলেন এবং নিজে লিখেছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাসূল লেখাপড়া জানতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, কিন্তু ওই দিনে মোহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন কি করে? হয়তো বা কেউ দেখিয়েছিলেন এইভাবে লিখুন কিংবা এটা মোজেজা, ওলামারা বলেছেন। যাই হোক, মোট কথা হল যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোছা অন্যায় হয়, অন্যায় না হয় তাহলে এটা আমিরুল মোমিনের জন্য অন্যায় কেন হবে? যাই হোক, আমি বললাম শেষ করতে পারবো না, কারণ বিষয়টা বিশাল ব্যাপার। তো ইবনে আব্বাসের এই মুনাজারার ফলে বহু লোক তাদের সঙ্গ ত্যাগ করে প্রায় 2000 লোক ফিরে এলো, 6000 মধ্যে 2000 ফিরে এলো সহি আকিদায়, আর বাকি 4000 থেকে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং নাহরাওয়ানের যুদ্ধ শুরু হল, তাদের বহু লোক হতাহত হল, কিন্তু তাদের তাতে ক্ষান্ত হল না। মনের ভিতরে খলিফার প্রতি ক্ষোভ এবং তাকে হত্যা করে বিরাট স্বভাবের আশা মনেই থেকে গেল। তারপরে এ ঘটনা আছে, ইনশাআল্লাহ আমি পরবর্তী কোন প্রোগ্রামে বলবো যে বিশাল ঘটনা। তিনটে লোক খারেজিদের, তিনটে লোক তাদের কপালে ঘাটা, ঘাটা বলেন তো কালো দাগ, নামাজ পড়ে পড়ে কালো দাগ পড়ে গেছে, রোজা রেখেছে, মক্কায় বসে হারাম শরীফে বসে তারা ওয়াদাবদ্ধ হচ্ছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমরা সব থেকে শ্রেষ্ঠ কাজ করতে যাব, এখান থেকে আমরা ওয়াদা করে যাচ্ছি, একজন যাবে শাম, একজন যাবে মিসর, আর একজন যাবে ইরাক। গে তিনটে লোক তিনজন নিকৃষ্ট মানুষকে হত্যা করবে, শেষকালে এদিকে একজন লোক আলীকে গিয়ে হত্যা করলো, ইবনে মুলজিম নামক একজন ব্যক্তি, ওদিকে গিয়ে আমর ইবনে আসকে হত্যা করতে গেল, ফেরো না, যাই হোক। তো এইভাবে আপনার খারিজি ফিতনা ইতিহাস সাহাবাদের যুগে ছিল। তারপরে আপনার আপনার কি বলে বানী উমাইয়ার যুগে খারিজি ফিতনা উঠেছিল, এবং বর্তমান যুগেও আপনারা বহু খারিজি ফিতনা দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয় এবং আমরা বলি। তো এরপরে আমরা বলব ইনশাআল্লাহ যে খারেজি কারা একটু জানলেন, খুরুজ কখন যায়, কার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে এবং যুদ্ধ করবেন, যুদ্ধ করতে মানা নেই, যুদ্ধ করে আপনি যখন যুদ্ধ করবেন, আপনি সহি আকিদার লোক, আপনি যুদ্ধ করবেন, আপনার সঙ্গ দেবে কে, আপনি সহি আকিদার লোক যুদ্ধ করে আপনি সরকারকে হটিয়ে দিলেন, সরকারের কুরসি সামাল দেবে কে, এইভাবে বহু কথা আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হলে আমি শোনাব, আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে এবং আপনাদেরকে। শেষ অনুরোধ যে আকিদার ব্যাপারে আলেম ওলামার পরামর্শ নেন, খবরদার বাংলা কিতাব পড়ে কিংবা কোন আবেগময় বক্তার বক্তৃতা শুনে, জেহাদি বক্তৃতা শুনতে সত্যি খুব মজা লাগে আর লোককে উদ্বুদ্ধ করা যায়, লোকের রক্ত গরম করা যায়, কিন্তু মুশকিল হচ্ছে কি সামাল দেওয়াটা বড় কঠিন। এই জন্য দেখবেন যে কোন দলের নেতা চায় না যে এটা হোক, কিন্তু ঘটে। তো এই জন্য আকিদার বিষয়ে আমরা জিহাদ মানি, জিহাদ করতে হবে সেটাও জানি, জিহাদের নিয়ত আছে, জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকের কোন শাখায় মরতে হবে তাও জানি, কিন্তু জিহাদ কখন করতে হবে সেটাই জানি না। আর সেটা জানবে কারা, ওলামায়ে কেরামের কাছে পরামর্শ নিয়ে আপনি জিহাদ করবেন, এটাই আমার শেষ অনুরোধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আল্লাহ আমরা হককে হক বলে জানতে পারি এবং হক বলে মানতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ সাহেবকে সুন্দর জবাব দেওয়ার জন্য। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় করা হয়েছে, অনেক ভাই প্রশ্ন করেছে, সম্পূর্ণ প্রশ্ন দিয়ে আমি এক প্রশ্ন এখানে তুলে আসছি। আমি এই যে দ্বিতীয় প্রশ্নের সাথে একটু যোগ করি, আমাদের সমাজে অনেকে কথা বলেন, কথা বলেন যে আল্লাহ সুন্নাহ দিনের বিধান বাদ দিয়ে যদি প্রচলিত মানব রচিত বিধান মানা হয় এটি ইমান না কুফরি? কুফরি একমত কারা? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে যদি নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া মানুষের মানব রচিত তরিকা মানা হয় এটা ইমান না কুফরি? সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ করার সুযোগ নেই, ওটা হলো ইসলাম নাম ছাড়া আর এটা হলো ইসলামের একই বিষয়। ওই মানব রচিত তরিকা যেগুলিতে